بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে إذا الشمس كورت সূর্যকে যখন নিষ্প্রভ করা হইবে وإذا النجوم كدرت যখন নক্ষত্ররাজি খসিয়া পড়িবে وإذا الجبال سيرت পর্বত সমূহকে যখন চলমান করা হইবে وإذا العشار عطلت যখন পূর্ণ গর্ভা উষ্টি উপেক্ষিত হইবে وإذا الوحوش حشرت যখন বন্য পশু একত্র করা হইবে وإذا البحار سجرت সমুদ্র যখন স্ফীত করা হইবে وإذا النفوس زوجت দেহে যখন আত্মা পুনঃ সংযোজিত হইবে وإذا الموءودة سئلت যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে কি অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল যখন আমলনামা উন্মোচিত হইবে যখন আকাশের আবরণ অপসারিত হইবে জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে তখন প্রত্যেক ব্যক্তি জানিবে সে কি লইয়া আসিয়াছে আমি শপথ করি পশ্চাদ অপসরণকারী নক্ষত্রের যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয় শপথ নিশার যখন উহার অবসান হয় আর উষার যখন উহার আবির্ভাব হয় নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তা বহের আনিত বাণী ذي قوة عند ذي العرش مكين যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন مطاع ثم أمين যাহাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাস ভাজন وما صاحبكم بمجنون আর তোমাদের সাথী উন্মাদ নয় وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينِ সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانِ الرَّجِيمِ এবং ইয়া অভিশপ্ত শয়তানের বাক্য নয় فَأَيْنَ تَذْهَبُونَ সুতরাং তোমরা কোথায় চলিয়াছ ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ লিমান শাআ মিনকুম আন ইয়াসতাকিম তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তাহার জন্য ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন তোমরা ইচ্ছা করিবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করে না